السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا صاحبي السجن أأرباب متفرقون خير أم الله الواحد القهار ما تعبدون من دونه إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن الحكم إلا لله أمر ألا تعبدوا إلا إياه ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون سورة يوسف 39 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু হচ্ছে। পূর্বের আলোচনায় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় থাকা অবস্থায় দুজন লোক তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আবেদন করেছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে একটা দাওয়াতের সুযোগ হিসেবে গ্রহণ করে প্রথমে তাদেরকে আশ্বস্ত করলেন যে আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা দিব, কিন্তু এটা আমার নিজস্ব কোন যোগ্যতা বলে নয়, আমি যার পক্ষ থেকে জেনে দিব তার পরিচয়টুকু আগে জেনে নাও। এবারে তিনি তার রবের পরিচয় দিলেন। আজকে সেই দাওয়াতেরই একটা অংশ, ইয়া সাহিবাই সিজনে আরবাবুন মুতাফাররিকুনা খায়রুন, ইয়া সাহিবাই সিজনে, হে আমার জেলখানার দুই সাথী, আমার দুই বন্ধু যারা আমার কাছে স্বপ্নের ব্যাখ্যা চাচ্ছ, তোমাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, আরবাবুন মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, বহু রব বহু ইলাহ এটা কি উত্তম নাকি এক আল্লাহ যিনি এক ও একক এবং যিনি সর্বময় ক্ষমতার মালিক? এটাই হচ্ছে ইসলামের মূল বক্তব্য এবং আমার দৃষ্টিতে এই সুরার সবকিছুর মূল হচ্ছে এই আয়াতটি। কারণ বহু রব আর বহু ইলাহ এটা যেমন আগের সমাজে ছিল বর্তমান সমাজেও আছে। মুসলিমদের রব একজন, মমিনদের রব কয়জন? আর মমিন ছাড়া যত লোক তাদের রব অনেক। রব জিনিসটা কি এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করে এক মহাসম্মেলন ডাকলেন, যেই মহাসম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সমস্ত সন্তানদেরকে একত্র করলেন। দুনিয়াতে পাশাবার আগেই এই সম্মেলন, বিষয়বস্তু কি? আর এই সম্মেলনের প্রধান বক্তা, মূল বক্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে। বিষয়বস্তু আল্লাহকে নিয়ে, রব নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে দুনিয়াতে পাঠাবার আগেই তিনি মানুষকে জিজ্ঞেস করলেন, রবের পরিচয় দিলেন এই মহাসম্মেলনে, যেখানে মুমিন গায়রে মুমিন, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ, সাদা কালো, আমির গরিব, পীরের মরিদ, খাজা বাবার মরিদ, গাজা বাবার মরিদ, দুনিয়ার সব মানুষ আল্লাহ রাব্বুল আলামিন একত্র করে তাদের সামনে আল্লাহর পরিচয় দিলেন। আল্লাস্তু বিরব্বিকুম, বলো আমি তোমাদের রব নই কি? এটা এজন্য যাতে করে দুনিয়াতে গিয়ে আবার কেউ বলতে না পারে যে আমরা যেগুলো জানতাম না। আল্লাহ তারা বলছেন কি সুন্দর করে, আল্লাহ তারা ওয়াজ করছেন, এই ওয়াজটা সকলের মুখস্থ থাকা দরকার। কোরআনুল করিমের সূরা আরাফের 172 নম্বর আয়াতে আছে, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের, আদমের থেকে আদমের সন্তানদেরকে এবং তাদের থেকে তাদের সন্তানদেরকে বের করলেন, সমস্ত রূহগুলো বের করলেন, যুররিয়াতাহুম সমস্ত সন্তানদের রূহগুলোকে বের করলেন, ওয়াশাহাদাহুম আলা আনফুসিহিম, আশাহাদাহুম তাদের নিজেদেরকে সাক্ষী রাখলো নিজের বিরুদ্ধে যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা না হয়, আশাহাদাহুম আলা আনফুসিহিম তাদের প্রত্যেকটা মানুষকে যার মধ্যে আমির গরিব, সাদা কালো, আরবি আজমি, পীরের মরিদ, তাওহীদবাদী, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একত্র করে আশাহাদাহুম আলা আনফুসিহিম নিজের বিরুদ্ধে নিজেকে সাক্ষী রাখলো, আলাস্তু বিরব্বিকুম আমি তোমাদের রব নই কি? এই রবের বিষয়টা এখানেই মানুষ ভুল করে। আমাদেরও খেয়াল রাখতে হবে যে যে লাইনের থাকি না কেন, আমাদের বুঝতে হবে যে আমার মধ্যে কি ভুল আছে, আমিও সেই বহু রব বহু ইলাহাতে বিশ্বাসী কিনা। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কালু বালা, সব মানুষেরা সেখানে স্বীকার করলো, বালা সাইদনা, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব। আল্লাহ তাআলা এই সাক্ষ্য কেন নিলেন, এই মহাসম্মেলনের ব্যবস্থা কেন করলেন? আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি, যাতে করে কিয়ামতের দিবসে কেউ বলতে না পারো, ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আমরা তো এসব ব্যাপারে গাফিল ছিলাম, জানতাম না। আও তাকুলু, অথবা তোমরা না বলো, এ কথা বলতে না পারো, ইন্নামা আশরাকা বাউনা মিন ক্বাবলু, আমাদের বাপ দাদারা শরীক করেছে, আল্লাহর সঙ্গে অংশীদার বানিয়েছে, বহু রব বানিয়েছিল, ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আমরা তো একমাত্র তাদের অনুসারী ছিলাম, আমরা এই সম্পর্কে জানতাম না, মিন ক্বাবলু ওয়া কুন্না যুররিয়াতান মিন বাদিহিম, আমরা তো তাদের পরবর্তীতে তাদের সন্তান ছিলাম, তাদের অনুসরণ করেছি মাত্র। আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন, তুমি কি আমাদেরকে আগের লোকেরা, আগের বাতিল লোকেরা যে অন্যায় করে গেছে সেই কারণে আমাদের শাস্তি দিবে? আল্লাহর সামনে এইরকম কথা কেউ বলতে না পারে, সেজন্য তিনি দুনিয়াতে পাঠাবার আগেই তার পরিচয় দিলেন রব হিসাবে। কি হিসাবে? রব হিসাবে। দুইটা কারণ বয়ান করলেন, খেয়াল রাখবেন, একটা হচ্ছে যে এই কথা বলতে না পারে, আমরা জানতাম না, আর একটা হচ্ছে আমরা তো এই অন্যায় শুরু করিনি, আমাদের বাধ্য তারা করেছে, আমরা কেবলমাত্র তাদের অনুসরণ করেছি। এই অঙ্গীকার নিয়ে ছেড়ে দেওয়া পর্যন্তই শেষ নয়, এটা আমি আগেও আলোচনা করেছি। এরপরে দুনিয়াতে মানুষ যখন আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সেই রবের কথা বারবার স্মরণ করাবার জন্য হুকুম দিলেন। এজন্য ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত। এই সালাতে দাঁড়িয়ে আমরা বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমি সেই রব্বুল আলামিনের প্রশংসা করছি, তাকে ভুলে যাই নাই। দাঁড়িয়ে রুকুতে গিয়ে আবার সেই রবের তাসবিহ পড়া হচ্ছে, সুবহান রব্বিয়াল আযীম, আমি রবের তাসবিহ পড়ছি, সেই মহান রবের তাসবিহ। আমি কোন ব্যক্তির তাসবিহ পাঠ করি না, আমি তাসবিহ পাঠ করি কার? আবার রুকুর থেকে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ, সেই রবের আমি হামদ করছি, প্রশংসা করছি। আবার সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, আমি সেই মহান রবের প্রশংসা করছি। দাঁড়ানো অবস্থায় রব, রুকুতে গিয়ে রব, রুকুর থেকে সোজা হয়ে রব, রুকুতে সেজদায় গিয়ে রব। এরপরে মরার পরে কবরে গেলে কয় প্রশ্ন আসবে? কবরে গেলে তিনটা প্রশ্ন করা হবে, কয়টা প্রশ্ন? সেই তিনটা প্রশ্নের প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা, কে তোমার রব ছিল বলো, কয়জন রব ছিল? বলবেন যে উজুর মুখস্থ করে যাবে একেবারে, রব রবি তুবিল্লাহ রব্বান অবিল ইসলামে দিনান অবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। মুখস্থ করে অনেকে, এটা পীরদের অধিকার আছে যে মরার পরে তিনটা প্রশ্ন আসবে, সেই তিন প্রশ্নের উত্তর হচ্ছে এই। মুখস্থ করতে আপত্তি নাই, কিন্তু মুখস্থ করলেই যে আপনি উত্তর বলতে পারবেন এটার কোন গ্যারান্টি নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম তুহশারুনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়াউনা, জেনে রাখো তোমরা হাসরের ময়দানে ঠিক সে অবস্থায় উঠবে যে অবস্থায় মৃত্যুবরণ করবে, আর মৃত্যুবরণ করবে ঠিক সে অবস্থায় যে অবস্থায় জীবনযাপন করবে, জীবনযাপন করবে যে অবস্থায় মরবে সে অবস্থায়। এমন না যে সারা জীবন অন্যায় করে মরার আগে তবা করে দেবো, তুমি মরার সময় তবা শুধু কি পাইবে না? আল্লাহ নবী পরিষ্কার করে দিয়েছেন, মৃত্যু হবে সে অবস্থায় যে অবস্থায় জীবনযাপন করবে, আর যে অবস্থায় মৃত্যু হবে সে অবস্থায় হাসর উঠবে। সারা জীবন আল্লাহকে রব বলে স্বীকার করে নাই, মরার পরে যত মুখস্থ করুক মান রব্বুকা, উত্তর আসবে কি? ওদের উত্তর আসবে সারা জীবন নবীর তরিকা চলে নাই, মৃত্যুর সময় গিয়ে সবাই বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপরে ছেড়ে গেলাম। ফেরেশতা কয় দাঁড়া, ওরে তো ধরতেই আছে, তোরও ধরবো, কারণ এই লোক সারা জীবন মিল্লাতে তাগুত চলেছে, মিল্লাতে শয়তানের উপরে ছিল, মিল্লাতে খাদা বাবা, মিল্লাতে গাদা বাবার উপরে ছিল, মানুষের মন দ্বারা তরিকা অনুসরণ করত, আল্লাহ হুকুমের খবর ছিল না। আর তুমি এখন কবর দেওয়ার সময় বলছো বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাত। এজন্য কবরে গেলেই প্রশ্নমান রব্বুকা, কে তোমার রব ছিল, রবের পরিচয় কি, এ সম্পর্কে আগের লেকচারগুলোতে আপনারা পাবেন বিস্তারিত, ওখানে আছে। আজকে যেহেতু বিষয়ের সাথে সম্পৃক্ত, সেজন্য আবার কিছুটা ইঙ্গিত দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ফেরাউনের কাছে দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন, ফেরাউনকে দাওয়াত দাও। কিসের দাওয়াত? রবের দাওয়াত। কার দাওয়াত? কারণ এটা বুঝবে, এটা ঈমানের মূল ভিত্তি। অনেকে মুসলমান জানে না যে ইসলামের মৌলিক বিষয়গুলো কি কি, এজন্য খুব খেয়াল করে শুনবেন। মুসলিমদের সাথে পার্থক্য আজকের আয়াত ক্লিয়ার হবে। অমুসলিমদের পার্থক্য কোন জায়গায়? পরিষ্কার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রবের পরিচয় দিয়েছেন আগে। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ফেরাউনকে কে রবের দাওয়াত দাও? ফেরাউন রব দাবি করত। সূরা নাজিয়াতে আছে, ফাকা ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা। ফেরাউন দেশের মানুষদেরকে জড়ো করলো, বড় মাঠে জড়ো করলো, এরপরে ঘোষণা করলো, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের প্রধান রব, আমি তোমাদের। এই যে ফেরাউন রব দাবি করলো, কিসের রব? ফেরাউন যে রব দাবি করেছে, সে কি আসমানের রব দাবি করেছিল? সে কি গোটা দুনিয়ার রব দাবি করেছিল? চন্দ্র সূর্যের পরিচালনাকে দাবি করেছিল? এটা কেউ দাবি করলে সবাই মানত? আর ফেরাউন রেখে এত বোকা ছিল? এইখানে রব মানে এটা না, ফেরাউন রব দাবি করেছিল যে মিশর ভূখণ্ডে আমার কমান্ড চলবে, আমার বিধান চলবে, আমিই রব। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য গেলেন, তো ও নিজে রব দাবি করে আর বলল রবের উপরই মানানো। ফেরাউন পাল্টা প্রশ্ন করল, ফামার রব্বুকুমা ইয়া মুসা, মুসা তোমাদের রব কে? তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে উত্তরটা শিখিয়ে দিয়েছিলেন কোরআনুল কারীমের সূরা তাহার 50 নম্বর আয়াতে লিখিত আছে, قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى. موسى عليه السلام উত্তর দিলেন, আমার রব হচ্ছেন সেই মহান সত্তা, মহান জাত, মহান মহান সত্তা, الذي أعطى كل شيء خلقه, যিনি সমস্ত মখলুকাতকে সৃষ্টি দান করেছেন, সমস্ত মখলুকাতকে সৃষ্টি করেছেন, তোকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই সবগুলো যিনি সৃষ্টি করেছেন, এরপরে সৃষ্টি করে ছাড়েন নাই, সুম্মা হাদা, এরপরে তার জীবিকার জন্য যখন যা প্রয়োজন, যখন যা প্রয়োজন, জীবনের বাঁকে বাঁকে, জীবনের ধাপে ধাপে সব কিছু তিনি নিজের থেকে বুঝে শুনে বন্দোবস্ত করেন, তার নাম হচ্ছে রব। তার নাম কি? যেখানে যেটা প্রয়োজন, যখন যা প্রয়োজন, মায়ের পেটে যখন আমরা ছিলাম, বডি তৈরি হলো, খাবারের প্রয়োজন, এই খাবার দেওয়ার জন্য দুনিয়ার কোন খাদ্যমন্ত্রী কোন কারো পক্ষে সম্ভব ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পক্ষ থেকে মায়ের নাভির সঙ্গে, বাচ্চার নাভির সংযোগ দিয়ে, মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়ে খাবারের বন্দোবস্ত করেছেন। এই জন্য কোন আবেদন করতে হয়েছে, কোন দরখাস্ত করতে হয়েছে? বিনা দরখাস্ত, বিনা আবেদনে ওইখানে যিনি খাবারের বন্দোবস্ত করেছেন তিনি কে? রব। এমনি ভাবে আবার দুনিয়াতে যখন আসলাম, দুনিয়াতে আসার পরে খাবারের প্রয়োজন হবে, হঠাৎ করে আরাক পরিবেশের খাবার খেলে সমস্যা হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য মায়ের বুকে আগের থেকে খাবার তৈরি করে রেখেছেন। বিভিন্ন হাসপাতালে গেলে দেখবেন মায়ের বুকের দুধ বাচ্চাকে পান করতে দিন, শাল দুধ পান করান, শাল দুধ মানে প্রথম যে দুধটা, আগের যুগের মেয়ে লোকেরা মনে করত এটা খেলে ধনুষ্টঙ্কা হয়, চিবে ফেলে দিত, হলুদ বর্ণের গাঢ় যেটা হয়। এখন দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানী এটা মানুষকে জানাচ্ছে যে এই শাল দুধ খেলে ধনুষ্টঙ্কার হবে না, এটা ধনুষ্টঙ্কার হওয়ার জন্য সৃষ্টিকর্তা সৃষ্টি করে নাই, এটা তো হচ্ছে বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তখন তার খাবারের প্রয়োজন হয়, পানির প্রয়োজন হয়, ঔষধের প্রয়োজন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মায়ের বুকের শাল দুধকে একদিকে খাবার হিসাবে, আর একদিকে পানীয় হিসাবে, আর একদিকে বিভিন্ন রোগ জীবাণু আক্রমণ থেকে বাঁচার জন্য ঔষধ হিসেবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, হামদি, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, রবের পরিচয়টা। এরপরে যখন আস্তে আস্তে বাচ্চা বড় হয়, এবারে তার খালি দুধ খেলে চলবে না, তাকে মুরগি খেতে হবে, কবুতর খেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখে আবার দাঁত দিতে শুরু করেন, ছোট ছোট দাঁত চলে আসে। আরো যখন বড় হয়ে যায়, 7-8 বছর বয়স হয়ে গেল, এখন তার এই ছোট মোটো খাবারে চলবে না, গরু খেতে হবে, ছাগল খেতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তার নিজের পক্ষ থেকে বুঝে শুনে এই ছোট মুখের ছোট দাঁতগুলো ভেঙে দিয়ে বড় বড় দাঁত দিয়ে মুখ থেকে পরিপূর্ণ করে দিচ্ছেন। কে দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরকম হাঁসের কথা বলেন, মুরগি বাচ্চা বলেন, ডিমের ভিতরে যত বাচ্চা হয় তাদের খাবারও ভিতরে তৈরি করা আছে। ডিমের ভিতরে হলুদ অংশ দিয়ে বাচ্চা তৈরি হলো, ডিমের ভিতরে বাচ্চা খাবার কোত্থেকে পাবে? সেখানে মায়ের নাভির সঙ্গে সংযোগ দেওয়াও সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পক্ষ থেকে বুঝে শুনে ওই বাচ্চার খাবারের জন্য সাদা লালাটাকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এরপরে খাবার যখন শেষ হয়ে যায় তখন আবার কি করবে? ডিমের ভিতরে বসে মরে থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন তোমার চতুর্দিকে যে প্রাচীর আছে এটা হালকা প্রাচীর, এটা হাতেমবাগ মসজিদের দেওয়াল না যে তোমার মাথা ভেঙে যাবে, তুমি ঠোকরাতে থাকো। ঠোকরাতে ঠোকরাতে চতুর্দিকে ভেঙে ফেললো, এরপরে বললো মাথা মারো ধাক্কা, মাথা দিয়ে ধাক্কা মারলো, ধাক্কা মারতে মারতে খোসা ভেঙে মাঝখান দুনিয়াতে চলে আসলো। এরপরে দেখেন না কি প্রশিক্ষণ, একটা মুরগি যখন তার বাচ্চাকে ডাক দেয় সঙ্গে সঙ্গে দানার ভিতরে চলে আসে। আপনি একটা হাঁসের বাচ্চাকে আর একটা মুরগির বাচ্চাকে পানির কাছে নিয়ে যান, হাঁসের বাচ্চা পানি দেখতে আনন্দে মেতে উঠবে, সাঁতার কাটতে শুরু করবে, আর মুরগির বাচ্চা মরতে রাজি, পানিতে নামতে রাজি না। কে শিক্ষা দিল হাঁসের বাচ্চাকে? পানি তোর জন্য উপযুক্ত, পানিতে নামতে বড় অসুবিধা নেই। আর কে শিক্ষা দিল মুরগির বাচ্চাকে? খবরদার, পানি তোর জন্য উপযুক্ত নয়। যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে? এই হল রবের পরিচয়। দেখেন না শীতের মৌসুমে পাখিরা কেমনে হাজার হাজার পাখি কত হাজার মাইল দূর থেকে বাংলাদেশে চলে আসে। পাসপোর্ট দরকার নাই, ভিসা দরকার নাই। আবার যখন শীত চলে যায় তখন কি বসে থাকে? আবার ওর দেশে উড়াল দিয়ে চলে যায়। কে ওদেরকে শিক্ষা দিচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই রবের পরিচয়। এই জন্য রব আমাদের কয়জন, এই রব নিয়ে কোনো সমস্যা নেই। রব দুনিয়ার কুফফাররা সবাই মানে রব আছে, আল্লাহ আছে, এইখানে পার্থক্য নয়। এটা আমি সবসময় বলে থাকি যে এইখানেই মূল রহস্য। আল্লাহ আছেন এই কথা দুনিয়ার কুফফাররা সবাই মানে, ইহুদিরা মানে, খ্রিস্টান মানে। আর এই জন্য আমাদের কিছু আধুনিক শিক্ষিত অথবা নিজেদেরকে মডারেট মুসলিম হিসেবে যারা পরিচয় করতে চায়, কুফফারদের কাছে ভালো হতে চায়, তারা বলে সব ধর্মের বক্তব্য একটাই, সবাই ইবাদত করে। কি সুন্দর কথা! এতে লোকেরা তাকে বাহবা দেয়, ইহুদি খ্রিস্টান খুশি হয়, হিন্দুরা বলে ভগবান, মুসলমান বলে রব, কি রব আল্লাহ, আর ওই যে খ্রিস্টান বলে ঈশ্বর, কিন্তু সব একই। এটা মনে রাখতে হবে, মক্কার কুফফাররাও তো এরকম তাহলে আল্লাহ মানত, মক্কার কাফের আল্লাহ বিশ্বাস করতে কোরআনে আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইনসাল তাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন আল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কাফেরদেরকে আবু জাহেল আবু লাহাবকে জিজ্ঞেস করেন মান খালাকাহুম, কে ওদের সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন আল্লাহ, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ ওরা বিশ্বাস করত। এবং একটা বিষয় না, মক্কা লোকেরা কাবা যখন নির্মাণ করে তখন শর্ত লাগাইছিল যে হারাম পয়সা লাগাবো না। আল্লাহ নবীর বয়স তখন 35 বছর, নবুয়তের আগে। তখন তো মক্কার লিডার আবু জাহেল আবু লাহাব নাই, শর্ত লাগালো আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে হারাম পয়সা লাগাবো না। পয়সা উঠাইলে হিসাব নিকাশ করে দেখে এটা দিয়ে ইব্রাহিমের কাবা নির্মাণ করা যাবে না। কি করতে হবে? কিছু হারাম পয়সা লাগাই, কাবার ভিত্তি ঠিক রাখি, আর নইলে হালাল পয়সা দিয়ে দেওয়া হয় তাই করি। কুফফাররা কোনটা করেছিল? কাবার একটা অংশ তারা বাদ দিল, তবুও তারা অটল থাকলো যে আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে হারাম পয়সা লাগাবো না, লাগায় নাই। এরকম শয়তানেও আল্লাহ বিশ্বাস করে। শয়তান যখন জান্নাত থেকে বহিষ্কার হলো, প্রার্থনা করেছিল কার কাছে? আল্লাহর কাছে। শয়তানেও কোনো খাজা বাবার কাছে প্রার্থনা করে, কোনো মাজারে গিয়ে প্রার্থনা করে না। মক্কার কোন কাফেররা বিপদে বলে আল্লাহকে ডাকত, কোন আয়াত আছে স্পষ্ট, ওয়াইজা আকাশিয়াহুম মাউতুন কাযযুরাল দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যখন তারা মেঘমালার মতো তুফানে আক্রান্ত হতো, বিপদে পড়ত, দাআবুল্লাহ, তখন তারা আল্লাহকে ডাকত মুখলিসিনা লাহুদ্দিন, একেবারে খালেস ভাবে সমস্ত খাজা বাবা, গাজা বাবা, পীর বাবা, মাদার বাবা সব কিছু ত্যাগ করে শুধুমাত্র এক আল্লাহকে ডাকত, কাকে ডাকত? তাই বলে কি এখন মক্কারা মুসলমান, আবু জাহেলরা কি মুসলমান? কেন? আপনি যা মানেন ওরাও তা মানত। পার্থক্য কোন জায়গায়? পার্থক্য এই জায়গাতেই। ওরা বলেন যে মূর্তি পূজা করতো, এটা আমরা করি না। আরে ভাই, মূর্তিও পূজা করতো আল্লাহকে পাওয়ার জন্য। কোরআনে স্পষ্ট আয়াত আছে, মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ তাআলা বলছেন, ওরা বলতো যে আমরা এই মূর্তিগুলো পূজা করি একটা মাত্র উদ্দেশ্য, তা হচ্ছে এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাইয়ে দিবে। ওরা মূর্তি পূজা করতো আল্লাহর কাছে পৌঁছাইয়ে দিবে এই উদ্দেশ্যে, আর তুমিও মাবার পূজা করো আল্লাহকে যে পৌঁছে দিবে সে উদ্দেশ্য। পার্থক্য আছে? পার্থক্য এতটুকু, ওরা আল্লাহওয়ালাদের মূর্তি তৈরি করে তারপরে উপরে রেখে পূজা করত, আর তুমি আল্লাহওয়ালাদেরকে কবরের ভিতর রেখে তারপরে পূজা করো। এছাড়া আর কোন পার্থক্য নেই। ওরা মূর্তিদেরকে সুপারিশকারী মনে করত, আল্লাহ মনে করত না, সমস্যার সমাধানদাতা মনে করত না। আর তুমি এক ডিগ্রি বেশি কুফফারদের চেয়ে, তুমি মনে করছো এই মাজারে গেলে সমস্ত হাজত পূরণ হয়ে যায়, বুজুর্গদের নাম দিল মুশকিল কুশা, হাজত রওয়া। হাজত রওয়া মানে কি? হাজত মানে প্রয়োজন, রওয়া মানে পূরণকারী, সমস্ত প্রয়োজন পূরণকারী কে? আল্লাহ। মুশকিল কুশা বুজুর্গদের নামের সঙ্গে লেখে, মুশকিল মানে সমস্যা, কুশা মানে সমাধানদাতা, সমস্ত মুশকিলের সমস্যাদাতা সমাধানদাতা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরকম ভাবে গাউসুল আজম, গাউসুল আজম, গাউস মানে ত্রাণকর্তা, আজম মানে সবচেয়ে বড় ত্রাণকর্তা, বিপদ থেকে উদ্ধারকারী কে? গাউস মানে সাহায্যকারী, বিপদে সাহায্যকারী সবচেয়ে বড় সাহায্যকারী কে? এখন মানুষরা বিশ্বাস করে গাউসুল আজম। মক্কার কুফফাররাও কোন মানুষকে গাউসুল আজম বিশ্বাস করত না। এজন্য মনে রাখতে হবে, যারা মানুষকে মুশকিল কুশা মনে করে, হাজত রওয়া মনে করে, আবার মানুষকে মনে করে এরা হেদায়ত দিয়ে দিবে, পার করে নিবে, তরাইয়ে নিবে, কেউ ফেরে না খালি হাতে খাবা বাবার দরবার হতে, এইসব বিশ্বাস যারা করে এরা মক্কার কুফফারদের চেয়েও খারাপ। কারণ মক্কার কুফফাররা এগুলো মনে করত না। সেই জন্য ইউসুফ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, ইয়া সাহিবাই সিজনে, ওহে আমার জেলখানার বন্ধুরা, আমার দুই বন্ধু, আমার কাছে স্বপ্নের ব্যাখ্যা দাচ্ছ, তোমাদেরকে আগে দাওয়াত দিচ্ছি। আরবাব মুতাফাররিকুনা, বলো বহু রব, বহু রব, আরবাবুন বহু রব, মুতাফাররিকুনা বিচ্ছিন্ন আকারে অনেক রব, এইটা বিদ্যা দেবে, এইটায় খাদ্য দিবে, এইটায় মনে বাসনা পূরণ করবে, এটায় সমস্যা সমাধান দিবে, এই বহু রব, আরবাব মুতাফাররিকুনা, বহু রব, বিচ্ছিন্ন রব, মুতাফাররিকুনা খায়রুন, এটা কি ভালো না? আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, এক আল্লাহ, আল ওয়াহিদ, আল কাহ্হার, যিনি একক, আল কাহ্হার, যিনি সর্বময় ক্ষমতার মালিক, সবকিছুর উপরে যার প্রভাব এবং যার ক্ষমতা চলে, সেই এক আল্লাহ মানবা না বহু রব আর বহুইলা মানবা? আমরা তো বহু রব মানি না হুজুর, আমরা তো এক রবই বিশ্বাস করি। আল্লাহু আকবার, কোরআনের স্পষ্ট আয়াত আছে, ইত্তাখাযু আহবারাহুম ওরুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহি, তারা আগের যুগের লোকদের কথা বলা হচ্ছে, ইহুদি খ্রিস্টান আগে ধর্ম যারা অনুসরণ করত তাদের সম্পর্কে কোরআন বলছে, ইত্তাখাযু আহবারাহুম ওরুহবানাহুম, তারা তাদের আহবার এবং রুহবান, তাদের ওলি বুজুর্গদেরকে, আর রুহবান যারা দুনিয়াতে আগে একেবারে জাহেদ দরবেশ, আর আহবার বড় আলেম, তাদের বিজ্ঞ আলেমদেরকে, বিজ্ঞ বুজুর্গদেরকে তারা রব বানিয়েছিল, আল্লাহর পরিবর্তে রব বানিয়েছিল। এই আয়াত যখন আল্লাহর রাসূল তেলাওয়াত করছিলেন, তখন আদি ইবনে হাতেম, হাতেম তাইর পুত্র আদি, যিনি ইহুদির এলেম ছিল, খ্রিস্টানদেরকে তার এলেম ছিল, আগে খ্রিস্টান ছিল, আল্লাহর নবীর দরবারে আসলো, এই আয়াত শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন বলছে ইহুদি খ্রিস্টানরা তাদের ওলিদেরকে, বুজুর্গদেরকে, মাশায়েখদেরকে রব বানিয়েছিল, আমি তো খ্রিস্টান, ইহুদি তাওরাতের কিতাব আমার আছে, এর এলেম আছে আমার, আমরা তো আমাদের বুজুর্গদেরকে রব বানাই নাই, তাদেরকে আর রব বানাই নাই। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রব বানাও নাই, ভালো করে বুঝে দেখো, বিষয়টা কেমন নয় যে তোমাদের ওলি বুজুর্গরা যে পদ্ধতি বাতায়, যে তরিকা বাতায়, ওই তরিকা মেনে নিচ্ছ, জিকির লাইলা আস্তে করো, ইল্লা আল্লাহ করো, তখন ঠিক আছে, বললে এটা হালাল, মদ খাও কোনো অসুবিধা নাই, হালাল, হালাল মেনে নিল, একদম সুদ খাও অসুবিধা নাই, ঠিক আছে মেনে নিলাম, এরকম তারা যেটাকে হালাল বলে ওটা হালাল মেনে নাও, তারা যেটা হারাম বলে হারাম মেনে নাও, বিষয়টা এরকম কি না? এবারে মাথা জুলে দেখা তা তো ঠিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটাই হচ্ছে মানুষকে রব বানানো, কারণ এই কাজগুলো কার? রবের। এই কাজগুলো যার দায়িত্বে বিশ্বাস করায় সেই রব হয়ে যায়। মুশকিল পূরণ আসান করার নেয়ার মালিককে, সমস্যার সমাধানদাতা কে, বিপদে উদ্ধার করার মালিককে, বিপদে সাহায্য করার মালিককে? এখন যদি সেইখানে কোন মানুষকে বিপদে উদ্ধারকারী মনে করা হয়, গাউসুল আজম মনে করা হয়, খাজা নওয়াজ মনে করা হয়, বান্দা নওয়াজ মনে করা হয়, এরকম ভাবে মুশকিল কুশা মনে করা হয়, হাজত রওয়া মনে করা হয়, তাহলে সে কার আসনে বসাইল? রবের আসনে বসাইল। এরকম হালালকে হারাম করা, হারামকে হালাল করা, আল্লাহ বললেন মদ হারাম, এখন বলো লাইসেন্স থাকলে হালাল, এটা মানলো, এটা কি হলো? রব বানালো। আল্লাহ বলছেন যে না, বিচারে বিচারে এইরকম করো, আল্লাহ বলেন একরকম, আমার জাতি বললো যে না এইটা এই যুগে চলে না, বাদ দাও, পরিবর্তন করে আর একটা বিধান দেওয়া হলো, এই বিধান দেওয়ার মালিককে? আল্লাহর পরিবর্তে যার বিধান মানা হচ্ছে সে কি হয়ে যায়? রব হয়ে যায়। আল্লাহ বললেন চোরের হাত কাটো, এটা চোরের শাস্তি, আমার জাতি বললো যে না এটা এই যুগে চলে না, এটা বাদ দাও, বাদ দিয়ে 10 বছর জেল দাও, কি করা হলো? রবের আইনকে বাতিল করে তার জায়গায় আর একজনের আইনকে চালু করা হলো। এইভাবে বহু রব হয়ে যায়। এবারে হযরত ইউসুফ আলাইহিস সালাম তাই দোয়া দিচ্ছেন, ইয়া সাহিবাই সিজনে, আরবাব মুতাফাররিকুনা খায়রুন, বহু রব বহু ইলাহ এইটা ভালো না এক আল্লাহর হুকুম মতো চলবে সেটা ভালো? আমাদেরকে এটা জানাচ্ছেন যে আমাদেরও খেয়াল রাখার বিষয় আমাদের রব কয়জন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, যারা বলবে আমাদের রব একমাত্র আল্লাহ কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু এরপরে অটল থাকে স্থির থাকে, বাইরে গিয়ে আর রব হয় না, মসজিদে যে রব, ব্যবসা প্রতিষ্ঠানে সেই রব, দোকানে সেই রব, আদালতে সেই রব, বঙ্গভবনে সেই রব, সংসদে সেই রব, সব জায়গায় এক রবকে বিশ্বাস করে এক রবের উপর স্থির থাকে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু এরপরে তারা স্থির থাকে, জীবনে আর কোন জায়গায় যায় না। আল্লাহ বলেন তাতানাযালু আলাইহিমুল মালাইকাতু, তাদের কাছে ফেরেশতারা আছেন, মৃত্যু সময় আসবে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নেই কোনো চিন্তা নেই, আমরা তোমাদের সঙ্গে আছি, জান্নাত পর্যন্ত ফেরেশতা তার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ, শর্ত একটা, রব কয়জন মানতে হবে, এক রব স্থির থাকবে, এখানেই পার্থক্য। এই জন্যই তো বলি লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা অংশ, লা ইলাহা বাদ দিয়ে খালি ইল্লাল্লাহ বললে কোন কাজ হবে না। আমি যখন এই বয়ান দেই সারা বাংলাদেশে আমার বিরুদ্ধে ঝড় তুলেছে, কালকেও যশোরে এক মায়া বয়ান দিয়ে পরশুদিন কালকে ফোনে এই পীরের মুরিদরা বলতেছিল ইল্লাল্লাহ বললে অসুবিধা কি, আমি আপনাদেরকে বলি আপনারা শিক্ষিত মানুষ, লা ইলাহা, লা মানে কি না, ইলাহা মানে কি আল্লাহ, লা ইলাহা কোন আল্লাহ নাই, ইল্লা ব্যতীত ছাড়া, আল্লাহ ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া। এখন আপনি লা ইলাহা বাদ দেন, খালি ইল্লাল্লাহ বাদ দেন, হবে কি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া, কি হইল এটা? আপনি একজন সাধারণ বিবেকবান, এইটা কোন ভাষা হলো? এটা অসম্পূর্ণ ভাষা, ইল্লাল্লাহ ইল্লাহ। এখন এই জিকির কোরআনে নাই, হাদিসে নাই, নবী করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এখন তারপরও করে, কি জন্য? পীর সাহেব শিক্ষা দিয়েছেন, কে শিক্ষা দিয়েছেন? ও মুসলমান পরিষ্কার বুঝো, লা ইলাহা মানে কোন ইলাহ নাই বর্জন, এরপরে ইল্লাল্লাহ মানে আল্লাহকে গ্রহণ, এইখানেই পার্থক্য। নতুবা আল্লাহ আছেন এটা ইহুদি মানে, খ্রিস্টান মানে, বৌদ্ধ মানে, হিন্দু মানে, শয়তান মানে, সবাই মানে যে আল্লাহ আছে, সবাই মানে কি? পার্থক্য কোন জায়গায়? লা ইলাহা কোন জায়গায়? এই লা ইলাহা নিয়ে গন্ডগোল। লা ইলাহা মানে পরিষ্কার করে, আপনি একটা পুরাতন বিল্ডিং রং করবেন, আপনি কি করবেন? পুরাতন বিল্ডিং আগে ঘষবেন, মাজবেন, পুরাতন সব ফালাইবেন, এরপরে নতুন করে আস্তর করে রং করবেন, স্থায়ী হবে, ঠিক কিনা? না পুরানোর উপর করবেন। লা ইলাহা মানে হচ্ছে লা ইলাহা কোন ইলাহা নাই, বাতিল পুরাণ সব বাদ দাও, ইল্লাল্লাহ এক আল্লাহকে গ্রহণ করো। এই জন্য গন্ডগোলটা লা ইলাহাই, কোন জায়গায় গন্ডগোল? লা ইলাহাই, এই লা ইলাহাই গন্ডগোল। এই জন্য শয়তান লা ইলাহা বাদ দেয়, খালি ইল্লাল্লাহ কি কর, আবার এক পিড়ে শিখেই দিল লা ইলাহা আস্তে করো, ইল্লাল্লাহ জোরে বলো। আমি স্পষ্ট বলতে চাই, এই লা ইলাহা যদি বাদ দিয়ে কোন ব্যক্তি খালি ইল্লাল্লাহ কি করে, এটা পীরের তরিকা হতে পারে, শয়তানের তরিকা হতে পারে, ডাক্তারের তরিকা হতে পারে, আল্লাহ নবীর তরিকা অবশ্যই নয়, মনে রাখতে হবে। এই ইল্লাল্লাহ যদি আমার মসজিদেও করে এসে মাত্র, আরে আমার বিরুদ্ধে প্রপাগান্ডা করে, আমি আল্লাহকে ভয় করি, চাকরির পরোয়া করি না, আল্লাহর কথা বলি। যারা লা ইলাহা ইল্লাল্লাহ হাত দিয়েছে মুসলমানদের কালেমাতে তাওহীদ হাত দিয়েছে, মুসলমানকে যারা কালেমাতে সইয়ে দিচ্ছে, এরা আল্লাহর নবীর আশেক নয়, এরা অবশ্যই আল্লাহর দুশমন, মনে রাখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ কয়টা অংশ? লা ইলাহা মানে বর্জন, এলাকা দুটো মিলে তারপরে একসাথে হয় লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাও ঠিক একত্ববাদ হয়, লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ, এটা আর কোন ইলাহা নাই, দুইটা মিলে দুই হাত ধরে একসাথে করে লা ইলাহা ইল্লাল্লাহ, খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া, কি হইল এটা? একটু চিন্তা করে দেখেন, কেবল এই দেশে আমি বলি মদিনার ইসলাম এই দেশে আসে নাই, এই দেশে ভারতীয় হিন্দুদের থেকে আকিদা আসছে, প্রায় 40 দিন পর্যন্ত রুহু করে এর খাওয়াইয়ে বিদায় দাও, 40 খাওয়াও, এটা হিন্দুদের আকিদা, হিন্দুদের বিশ্বাস যে 40 দিন পর্যন্ত মরার পরে রুহুটা ঘুরতে ফেরে বাড়ি পাশে, এরপরে 40 দিন পর বিদায় নয়, তখন খাওয়াইলে বিদায় দাও, 40 জন্ম হিন্দুদের আকিদার থেকে, 3 দিন আমি লোকের জন্ম হিন্দুদের থেকে, খ্রিস্টানদের থেকে, ইহুদিদের থেকে, মুসলমানদের পরিকার নয়। এই জন্য বসা করতে হবে। আজকের আয়াত আমাদের আসছে, ইসমাইল আলাইহিস সালাম পরিষ্কার করলেন, আর বাব মুতাফাররিকুনা খায়রুন, বহু রব বহু ইলাহ এইটা ভালো না এক আল্লাহ? মুসলমান এক আল্লাহ বিশ্বাস করে, কিসে বিশ্বাস করে? লা ইলাহা, যত হামলা লা ইলাহার উপরে, লা ইলাহ আসতে বলো, লা ইলাহ বাদ দাও, খালি ইল্লাল্লাহ জিকির করো। কি জন্য? এতে শয়তান খুশি হয়। কি খুশি হয়? এ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। ইল্লাল্লাহ বললে দ্বন্দ্ব আছে কার সাথে? ইল্লাল্লাহ বললে কোনো দ্বন্দ্ব নাই। ইল্লাল্লাহ মানে যদি বলেন আল্লাহ আছে, তাহলে এটা শয়তান বিশ্বাস করে, খ্রিস্টান বিশ্বাস করবে, ইহুদি বিশ্বাস করে, হিন্দু বিশ্বাস করে। পার্থক্য কোন জায়গায়? লা ইলাহা আগে বর্জন, গায়রুল্লাহ সব বর্জন করো। লা ইলাহা আল্লাহ ছাড়া কোন দাতা নাই, সন্তান দাতা, রিজিক দাতা, মুশকিল কুশা, হাজত রাওয়া, যত সবকিছুকে তারা সব ফকির, সব কি? কোরআন বলছে, আমরা একটা কথা কোরআন ছাড়া বলি না। এই জন্য এই লোকগুলো সামনে আসতে সাহস করে না, পিছনে বসে আপনি মিছিল করে। আমি পরিষ্কার বলি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলা আল্লাহ, হে দুনিয়ার সমস্ত মানুষেরা তোমরা জেনে রাখো, আনতুমুল ফুকারা ইলা আল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। কার দরবার ফকির? আনতুমুল ফুকারা ইয়া আইয়ুহান নাস, সব মানুষকে বলা হয়েছে, তোমাদের পীর ফকির, মুরিদ ফকির, ইমাম সাহেব ফকির, খতিব সাহেব ফকির, মুসল্লি ফকির, দরগা ফকির, দুর্গা ফকির, মাজার ফকির, বাজার ফকির, সব ফকির। আনতুমুল ফুকারাও ইলা আল্লাহ, তোমাদের খাজা বাবা ফকির, গাদা বাবা ফকির, মুশকিল কুশা ফকির, হাজত রাওয়া ফকির, গাউসুল আজম ফকির, সব কিছু ফকির। একমাত্র ধনীকে আনতুমুল ফুকারাও ইলা আল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। আর ধনী একমাত্র কে? আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ, একমাত্র আল্লাহই হচ্ছেন প্রশংসিত, তিনি হচ্ছেন ধনী। একমাত্র ধনী কে? আমরা চাবো কার কাছে? তাফসীরে লিখেছে, আল্লাহ তাআলা কোরআনে আয়াতে ফকির কেন বললেন সবাইকে? তো ফকির বলেছেন এজন্য, দুনিয়ার নিয়ম হচ্ছে একজন ফকির একজন ভিক্ষুক, দুনিয়ার আর এক ভিক্ষুকের ভিক্ষা দেয় না, কারণ জানে যে সে যেরকম ভিক্ষুক ওটা ওরকম ভিক্ষুক, ও আবার কি ভিক্ষা দেবে? কোন ভিক্ষুক একটা ভিক্ষুকের ভিক্ষা দেয় নাকি? চায় না। কি জন্য? আমি যেমন ভিক্ষুক ও ভিক্ষুক, কোন ভিক্ষুকের ভিক্ষা দেওয়ার সুযোগ নাই। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আনতুমুল ফুকারা ইলা আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর দরবারের ফকির, আল্লাহর দরবারে ভিক্ষুক, মাদারওয়ালা ভিক্ষুক, দরগাওয়ালা ভিক্ষুক, দুর্গাওয়ালা ভিক্ষুক, বাজারওয়ালা ভিক্ষুক, ইমাম ভিক্ষুক, পীর ভিক্ষুক, সব ফকির। আনতুমুল ফুকারাও ইলা আল্লাহ, সব কিছু ধনী একমাত্র কে? লা ইলাহা, এইটা ক্লিয়ার থাকে, এখানেই পার্থক্য। এইটা যদি ক্লিয়ার রাখতে পারো মুসলমান, তাহলে তুমি মুসলিম। আর তুমি মনে করো চলো আল্লাহ আছে, কাজা বাবাও আছে, এই সবাই দেয় কিছু কিছু, ল্যাংটা ভোগের হায়দার বাবার পিছনে ঘুরে না, একদম সাথে দিয়ে একটা পাগলা আছে, এর পিছনে সবাই চলবেন যে ঘুরে। আমি একদিন জিজ্ঞেসলাম, ঘুরো কি জন্য? এগুলো অনেক কিছু দেয়। মুসলমান দেওয়ার মালিক কে? না কোন দেওয়ার মালিক হায়দার বাবা। পরিষ্কার করা, ওহে জেলখানার দুই সাথী, আর বাব মুতাফাররিকুনা খায়রুন, সূরা ইউসুফের 39 নম্বর আয়াত তাফসীর পেশ করছি আমি, আর বাব মুতাফাররিকুনা খায়রুন, সমস্ত বিচ্ছিন্ন রবগুলো, বহু ইলাহ বহু রব এইগুলো মানা ভালো, আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, নাকি এক আল্লাহ মান? মুসলমান তো আল্লাহ মানে। কোরআনে পরিষ্কার বলা হয়েছে, লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, তোমরা দুই আল্লাহ বানাই না, তো আল্লাহ বানাইবে না, ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, তোমাদের আল্লাহ শুধুমাত্র কয়জন? লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, দুই আল্লাহ বানাবে না, তোমার মসজিদের আল্লাহ একজন, এই আল্লাহর মধ্যে হাত দিয়েছে দুই দল লোকে, কয় দল লোকে? দুই দল লোকে, এক দল দেশের শাসক গোষ্ঠী যারা আল্লাহর পরিবর্তে আল্লাহর আইনকে বাতিল করেছে, আর এক দল হচ্ছে যাদব গোষ্ঠী, এক দল ধর্মীয় আলেম যারা যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে দেওয়া কোরআনকে কিতাবকে আল্লাহর দিনকে পরিবর্তন করেছে আর বিভিন্ন তরিকা তৈরি করেছে। আমাদের তরিকা কয়টা? আল্লাহর রসুলের তরিকা, আর আমাদের সমাজের তরিকা হাজার তরিকা আছে, এটা তিস্তিয়া তরিকা, এটা কাদ্রিয়া তরিকা, এটা নকশাবন্দী তরিকা, এটা মুজাদ্দিদের তরিকা, হাজার তরিকা তৈরি করে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করেছে। ওই একটা উদাহরণ দিয়েছিলাম ছাগলের মতো, এক রাখাল তিন মালিকের ছাগল বলতো, এখন ছাগল পেট লাগে কেবল এই মালিকের, ওই মালিকের ঘরে যায় আর বকুনি খায়, শেষ করে রাখাল চিন্তা করে একটা কাম করি, এক এক মালিকের ছাগলে এক একটা চিহ্ন দেওয়া হবে, এক মালিকের ছাগলের কান ফোড়া করলো, আর এক মালিকের ছাগলের পা কাটলো, আর এক মালিকের ছাগলের পিছে ডাক দিল। এখন চিনতে পারি এটা ওই মালিকের ছাগল, এত এক লাগে না। ঠিক এহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বিভিন্ন গ্রুপে বিভিন্ন তরিকায় বিভিন্ন দলে বিভক্ত করে তারপরে কেমনে চিনবে, সেজন্য করলো কি করে, এইটা ওই পিরে পীরের টুপি, এইটা ওই পীরের টুপি, এইভাবে যদি দেখো তো এই যে ওই পীরে পাঁচ কলি দিলে এক পীর, আর গোল দেখো আর এক পীর, পাঁচ কলি করে পাতলা জানতারা লাগাও এটা আর এক পীর, এইভাবে টুপির মধ্যে পার্থক্য করেছে, জামার মধ্যে পার্থক্য করেছে, পাগড়ির কালারে পার্থক্য করেছে, মুসলমানদেরকে বিভক্ত করে দলে দলে পাক করে তিস্তিয়া তরিকা, কাদিয়া তরিকা, নকশাবন্দিয়া, মুজাদ্দিদিয়া বিভিন্ন তরিকায় ভাগ করে করে মুসলমানকে বিভক্ত করে এখন আমরা তোমাদেরকে মারতেছি, তোমাদের কোনো ক্ষমতা নাই, কারণ রক্ত নাই, কি নাই, মুসলমানের রব ভিন্ন হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম সেজন্য বলেছেন আর বাব মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, পরিষ্কার আকীদা রাখবেন, জেনে রাখবেন শিরক মুক্ত থাকেন, ইনশাআল্লাহ চিরস্থায়ী জাহান্নাম হবে না, পাপ যতই করো। কোরআনে বলা আছে যদি শিরিক না করে তাহলে আল্লাহ তাআলা ইচ্ছে করে ক্ষমা করে মাফ করবেন, কি করবেন সেই শিরিক গুলো, এই আল্লাহর রব, রবের মধ্যে অন্যকে অংশীদার বানানো, আল্লাহ তাআলার বিদ্যা দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, ব্যবসা উন্নতি দেওয়ার মালিক আল্লাহ, সত্য দেওয়ার মালিক কে? এরপরে বলছেন মা তাআবুদুনা মিন দুনিহি, তোমরা আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে ডাকো, এই খাজা বাবা, গাদা বাবা, মুশকিল কুশা, হাজত রাওয়া, কৌশল আজম, যা তোমাদের ডাকো, ইল্লা আসমা আন, এগুলো কিছু নাম, নাম তোমরা সম্মাই তুমুহা আং তুমা বাউকুম, তোমরা এবং তোমার বাদ্যা দ্বারা মিলে এই নামগুলো নির্ধারণ করেছো। কি সুন্দর স্পষ্ট আয়াত, কোরআনে আয়াত করছি আমি, নিজের থেকে আরবি তৈরি করে করছি না, কোরআনে আয়াত মা তাআবুদুনা মিন দুনিহি, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের আবাদত করছো, যাদেরকে আহ্বান করছো, যাদেরকে মুশকিল কুশা মনে করছো, হাজত রাওয়া মনে করছো, দাউদুল আজম মনে করছো, বান্দা নওয়াজ, গরিব নওয়াজ, আতা বক্স, গঞ্জে বক্স, এই সমস্ত নাম দিয়ে দিয়ে তোমরা ডাকছো, মা তাআবুদুনা মিন দুনিহি ইল্লা আসমান, এগুলো এমন কিছু নাম, সাম্মাই তুমুহা আনতুম আবাউকুম, যে নামগুলো তোমরা এবং তোমার বাপ দাদারা মিলে এগুলো করেছো, বাপ দাদা করেছে তোমরাও করছো, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এইগুলোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোন বিধান নাজিল করা হয় নাই, আল্লাহ তাআলা কোন দলিল দেন নাই, আল্লাহ তাআলা কোন সমর্থন দেন নাই, এগুলো তোমরা তৈরি করেছো। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এরপরে বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, কারো বিধান চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু, তিনি তোমাদের হুকুম করেছেন আল্লাহ তাআবুদু, তোমরা ইবাদত করবে ইল্লা তাকে ছাড়া অন্য কারো, যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে চির প্রতিষ্ঠিত দ্বীন, আল্লাহর দ্বীন, এটা হচ্ছে আল্লাহর দ্বীন, এক আল্লাহ, এক ইলাহ, এক রবে বিশ্বাস করা, এটা কার দ্বীন, আর বহু ইলাহ বহু রব, এটা কার দ্বীন, শয়তানের দ্বীন। আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু বেশিরভাগ লোকেরা বুঝে না, এটা একটা স্পষ্ট কথা, অনেক সময় বলে এতগুলো লোকে বুঝলো না, এত হাজার হাজার লোকে বুঝলো না, লক্ষ লোকে বুঝলো না, খালি ওই একটা লোকে বুঝলো, আল্লাহ তাআলা সেজন্য এই কথা বলছেন, এই কথা বলার দরকার ছিল না, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুলা ইয়ালামুন, বেশিরভাগ লোকেরা বুঝে না, এটা কেন বলা দরকার ছিল এখানে, কারণ যখনই হকের কথা আসে তখন প্রশ্ন আসে, তাহলে এত লোকেরা বুঝলো না, এত বড় বড় আলেম, এত বড় বড় বিশ্বাস, এটা কি বুঝলো না, বুঝলো খালি দুই একজনই, আল্লাহ তাআলা সে উত্তর দিলেন ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, পৃথিবীর বেশিরভাগ লোকেরা বুঝে না, আল্লাহকে চিনে না, আল্লাহর বিধানকে জানে না, বেশিরভাগ লোক বোকা, বেশিরভাগ লোক অজ্ঞ, বেশিরভাগ লোক জাহেল, বেশিরভাগ লোক মূর্খ, দুনিয়াতে এখনো এখনো যে এত শিক্ষা, এখনো যে দরিদ্র চালানো হয়, শিক্ষিত বেশি না অশিক্ষিত বেশি, এটা পরিষ্কার, কাজে মনে রাখতে হবে, আমাদের আল্লাহ তারা পরিষ্কার জানিয়ে দিচ্ছেন ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, হকের উপর লোক কম থাকে, হকের উপর লোক কি থাকে, কুত্তার বাচ্চা কয়টা হয় একসাথে, আচ্ছা গরুর বাচ্চা কয়টা হয়, গরুর বাচ্চা একটা হয়, কুত্তার বাচ্চা কয়টা হয়, কিন্তু দুনিয়াতে গরু বেশি না কুত্তা বেশি, কেন ওগুলো গেল কই, পরিষ্কার রাখতে হবে, আল্লাহ রাসূল তারা পরিষ্কার বলেছেন বাদা আল ইসলামু গরিবান ওয়া ইয়াহুদু কামা বাদা গরিবান, জেনে রাখো ইসলাম অপরিচিত অবস্থা শুরু হয়েছে এবং সে অপরিচিত অবস্থা ফিরে যাবে, বা তু বাদিল গোরাবা, সেই গোরাবা অবস্থায় যারা ইসলামকে সাহায্য করবে, ইসলামকে আঁকড়ে ধরবে, তাদের জন্য আল্লাহ নবী সুসংবাদ দিয়েছেন, আসুন আমরা সেই গোরাবা যারা যখন ইসলামের উপর কেউ থাকবে না, দুই একজন লোক থাকবে, অল্প মুসলিম লোক থাকবে, যারা হকলবার থাকবে, কোন শিরিক করবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া কাউকে মুশকিল কুশা হাজত রাওয়া গাউসুল আজম, আল্লাহ ছাড়া কাউকে বন্ধা নামাজ খাজা নামাজ গরিব নামাজ এগুলো বিশ্বাস করবে না, সব কিছু বিশ্বাস করবে কাকে? এরকম একদল লোক থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই গোড়াবা তথা অল্প যারা হকলবার থাকবে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আজমাইন।